أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي تبارك الذي نزل القرآن على عبده ليكون للعالمين نذيرا كتو مهان تيني جيني تهار باندار بطي فرقان عبدين نقريا چن جاتي شئ بشو جاغتر جنو شطرقو كاري ويتے پاري الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই, সার্বভৌমত্বে তাহার কোন শরীক নাই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে। ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا كافر را بالي إيها ميتبت تو كيچوئي نوي شئيها ادبابن كوريا چه ايبن بھننا شمپردائد لوگ تاكي ايبا پار شارج كوريا چه اي روپي اوهر آبوش الظلم وميتبت اوپنتو هيا چه وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا وهرى بالي ايگلو تو شكالر اپوكثا جهاشي لكيا لويا چه ايگلو شكال شندا تهد نكور پات کرا هوي قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما بالو يها تيني عبدين نكوريا چهن جيني آكاش مندلي وبرتي بير شمودو رش عبغتو آچهن নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا ওহরা বলে এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তাহার নিকট কোন ফেরেশতা কেন অবতীর্ণ করা হইল না যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا أتبا تحاك دهن بندر دوا هاينا كانو أتبا تحار اكتی باغان نائي كانو جاها هويته شه آهار شنگرو كوريته پاري شما لنگون كاريرا آرو بولي تمرا تو ایک جادوگرست تو بكتري انشرن كوريته چو كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا دیکھو وهارا تمہار کی اپما دائے وهارا پتو برشتو ہی اچھے فلو وهارا پت پائی بینا تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا কত মহান তিনি যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু উদ্যানসমূহ যাহার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদ সমূহ কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে উহাদেরকে বলা হইবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا وهدرك جيجاشا كرو يا إسرائيل

আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম, لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর, শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا রাসূল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا আল্লাহ বলেন, এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদেরকে, তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا কাফিররা বলে, সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন? এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। ولا ياتونك بمثل الا جئناك بالحق واحسن تفسيرا ورا তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। الذين يحشرون على وجوههم الى جهنم اولئك شر مكانا واضل سبيلا যাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহার স্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করিয়াছিলাম। এবং বলিয়াছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে, অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম। وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما এবং নূহের সম্প্রদায়কে যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল, তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তু শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। আমি ধ্বংস করিয়াছিলাম আদ, সামুদ ও রাসের অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও। আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম। ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا উহারা তো সেই জনপদ দিয়েই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি, তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশঙ্কা করে না। উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপে গণ্য করে এবং বলে, এই কি সে যা কি আল্লাহ রাসূল করিয়া পাঠাইয়াছেন? كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا তুমি কি দেখো না তাহাকে যে তাহার কামনা বাসনাকে ইলাহ রূপে গ্রহণ করে, তবু কি তুমি তাহার কর্মবিধায়ক হইবে? أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا তুমি কি মনে করো যে উহাদের অধিকাংশ শুনে ও বুঝে? উহারা তো পশুর মতই, বরং উহারা অধিক পথভ্রষ্ট। أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন, অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। ثُمَّ قَبَضْنَاهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا। অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি। وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا। এবং তিনিই তোমাদের জন্য রাত্রি কি করিয়াছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়াছেন দিবস। وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদ বাহির রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি। لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَّيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَ كَثِيرًا। যদ্দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই। এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাতে উহারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা খর, উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا। ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী। وما ارسلناك الا مبشرا ونذيرا। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। বলো, আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا। তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না, এবং তাহার সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। الذي خلق السماوات والارض وما بينهما في سته ايام ثم استوى على العرش الرحمن فاسال به خبيرا। তিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান, তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো। যখন ইহাদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি, তখন উহারা বলে রহমান আবার কে?